হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম, এ চলার মানে তবু বোঝা গেল না, এ চলার মানে তবু বোঝা গেল না, আমি হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম। ঘূর্ণি হওয়ার মতো যত ঝরা পাতা নিয়ে ঘুরে মরে মন, যার পথ চেয়ে বসে আছি, চলে গেছে সে সে কখন, এত কাছে পেয়ে তাকে চেনা গেল না, এত কাছে পেয়ে তাকে চেনা গেল না, এ চলার মানে তবু বোঝা গেল না, আমি হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম। সরে গেছে কত পথ, বয়ে গেছে কতটা সময়, কি হবে তা জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়। সরে গেছে কত পথ, বয়ে গেছে কতটা সময়, কি হবে তা জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়। যদি এসে কোনো দিন খোঁজে কেউ ডাক দিয়ে দিয়ে, বলো হিসাব মিলিয়ে গেছে দর মিল দিয়ে, কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না, কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না, এ চলার মানে তবু বোঝা গেল না, আমি হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেরিয়ে গেলাম।